দিনেতে নেচেছে মন। বাজা সানাই আর বাজারে ঢোল, খুশির দিনেতে নেচেছে মন। মাতিয়ে আজ পাড়া মন শুধু বান্ধার করিছে সেলিব্রেশন। দিল দিল দিল দিল নেচেছে মন, দিল দিল দিল দিল দিবানা মন। দিল দিল দিল দিল নেচেছে মন, দিল দিল দিল দিল দিবানা মন। ছোঁয়াতে প্রাণ চায় হারাতে, মন আজ মেতেছে সুরে তালে। প্রেমের ছোঁয়াতে প্রাণ চায় হারাতে, মন আজ মেতেছে সুরে তালে। চাদরে প্রেমেরই আদরে, মন আজ নেচেছে তোর সোহাগে। সুখের চাদরে প্রেমেরই আদরে, মন আজ নেচেছে তোর সোহাগে। চুপি চুপি কে যেন বলে, চোখে চোখে ইশারায় প্রেমের জলে। সানাই আর বাজারে ঢোল, খুশির দিনেতে নেচেছে মন। মাতিয়ে আজ পাড়া মন শুধু বান্ধার করিছে সেলিব্রেশন। দিল দিল দিল দিল মেতেছে মন, দিল দিল দিল দিল দিবানা মন। দিল দিল দিল দিল মেতেছে মন, দিল দিল দিল দিল দিবানা মন।